আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার অধীনে সটনা দারুল কোরআন কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দীনি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যেই সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সটনা কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক, আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের আজকে আগমন। ইনশাআল্লাহ সালাতুল এশার পর থেকে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি সংক্ষিপ্তভাবে সামান্য দুই একটি কথা আপনাদের সামনে আলোচনা করে এশার আগেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আহাম্মিয়াতু হিফজিল লিসান মিন জামিইয যুর, অর্থাৎ আমাদের জবানকে, আমাদের জিহ্বাকে, আমাদের লেসানকে বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম থেকে হেফাজত করার গুরুত্ব। এই বিষয়টি সম্পর্কে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আমরা দুই একটি কথাবার্তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি এই দুটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? অনেকে বলেন না দেখি, ইবাদতের উদ্দেশ্যে, কথাটা ভালোভাবে হয় নাই, পাস করছেন তবে এ প্লাস পান নাই। এ প্লাস পাইতে হইলে বলতে হবে যে একমাত্র এবাদতের উদ্দেশ্যে। আর যদি শুধু বলেন যে এবাদতের উদ্দেশ্যে, তাহলে 40% নাম্বার পাই কোনোরকম, পাস করছেন। কিন্তু এটা বলতে হবে একমাত্র, কারণ আরবি ব্যাকরণ, আরবি বালাগাত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এবাদতের উদ্দেশ্যেই আমাদেরকে তৈরি করেছেন। আরবি ব্যাকরণ, আরবি বালাগাত, আরবি ফিকহুল লুগাহ, ভাষাতত্ত্ব, ফিলোলজি, এগুলো বিশ্লেষণ করলে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন সেই আয়াতটা হলো সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা আগে বলেন নাই, উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন পরে গিয়ে বলছেন। আর বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নীতিটি অনুসরণ করেছেন সেটি হল আরবি ভাষাতে, আরবি ভাষার নিয়ম অনুযায়ী মা এবং ইল্লাহ এই দুইটা সংযোগে, দুইটা একত্রিত করে যদি কোনো বাক্য বলা হয় তখন এটা একমাত্র অর্থ প্রদান করে। আল্লাহ পাক কথাটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনকে সৃষ্টি করেছি, আমি ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলার আগে জিনের কথা বলছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিনকে বানিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন প্রথম বলেছেন জিন, তারপরে বলেছেন ইনসান। এই দুটি মাখলুককে সৃষ্টির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে কারিমার মধ্যে এদের সৃষ্টির উদ্দেশ্যটি বর্ণনা করেছেন, ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ এই দুই জাতিকে সৃষ্টি করার আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য হল লিয়াবুদুন, আই লিয়াবুদুনি, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর একমাত্র গোলামি করবে, একমাত্র ইবাদত করবে, এই জন্যই এদেরকে বানাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে না, যেই অঙ্গ প্রত্যঙ্গটা দিয়ে, যেই শিরা উপশিরাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায় না। অর্থাৎ শরীরের এমন একটা অংশ নাই, এমন একটা ক্ষুদ্র কণিকা নাই, যেই কণিকাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের উপযোগী করে বানান নাই। সুবহানাল্লাহ। আরবের মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম জানত, তন্মধ্যে আল্লাহর নাম যে রহমান এই নামটা তারা জানত না, তারা রাহিম নামটা জানত। এজন্য তারা বারবার বলতো, ওয়ামার রহমান, রহমান আবার কে, রহমান আবার কে। বিশেষ করে হুদায়বিয়ার সন্ধির সময় ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশরিকদের পক্ষ থেকে সোহাইল ইবনে আমর, দুইজনে মিলে চুক্তি লিখতেছিলেন, হুদায়বিয়ার সন্ধি লিখতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল বলে উঠল, বিসমিল্লাহ লিখেছ আমাদের কোনো আপত্তি নাই, রহিম লিখেছ কোনো আপত্তি নাই, কিন্তু রহমান এটা আবার কে, এটা তো জানলাম না, এটা তো বুঝলাম না, রহমান কে তারা তো চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে আল্লাহ পাক রহমানের পরিচয় তুলে ধরেছেন, রহমান কে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি আল্লামাল কোরআন, যিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেন, কোরআন শিখান। খলাকাল ইনসান, তিনি হলেন সেই রহমান, তার বড় পরিচয় হল তিনি মানুষ বানাইছেন, তিনি ইনসান বানিয়েছেন। সোহাইলের জবাবে রাব্বুল আলামিন বলে দিলেন, রহমান ছিল না রহমান কে, রহমান হলেন তিনি যিনি তোমারে বানাইছে, তোমার পূর্বপুরুষ সবাইরে বানাইছে, যিনি সমগ্র মানুষ জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আল্লামাহুল বায়ান, তিনি ওই মানুষকে সুন্দর একটা জবান দিয়েছেন, যেই জবান দিয়ে সুন্দর করে কথা বলতে পারে, কথা বলার বায়ানটা, কথা বলার ভাষাটাও সেই আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রহমানের পরিচয় হল তিনি শুধু খলাকাল ইনসান না, তিনি আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি প্রদান করেছেন। আল্লাহু আকবার। মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা নাই যেটা দিয়ে আল্লাহর এবাদত করা হয় না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক এবাদতের জন্য বানাইছেন। এই মাথার চুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার চুল দিয়েও আল্লাহর এবাদতের জন্য বানাইছেন। মাথার চুল আল্লাহর এবাদত হয় না? কি এবাদত করেন বলেন তো দেখি। জি, হজের মধ্যে গিয়ে এই মাথার চুল মুন্ডন করা, হলক করা অথবা কসর করা, এটা কিন্তু হজের একটা ওয়াজিব। এটা যদি কোনো কারণে বাদ যায় আপনাকে দম দিতে হবে। যখন নামাজের জন্য উযু করেন এই চুলের উপর দিয়ে আপনাকে মাথা মাসেহ করতে হয়। এই চুলগুলা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল থাকে। এই চুলগুলা যখন কাটতে যাইবেন তখন আপনার চুলের কাটিং, চুলের ফ্যাশনটা হবে, চুল কাটার ডিজাইনটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদলে। সেই আদলে না হয়ে যদি কোনো মুশরিক খেলোয়াড়, যদি কোনো মুশরিক গানের শিল্পী, যদি কোনো মুশরিক বড় ধরনের কোনো ব্যক্তি তার চুলের কাটিং অনুসরণ করে যদি এই চুল কাটেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে তার সাথে। আপনি মুসলিমের ঘরে হইলেও আপনার হাসরটা হবে কিয়ামতের ময়দানে ওই সেলুন দোকানে ছাড়ো দিকে যাদের চুলের কাটিং লটকানো থাকে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন মুশরিক গানের শিল্পী, নাচের শিল্পী, বিভিন্ন ধরনের ব্যক্তিদের চুলের কাটিং, চুলের ডিজাইন দেওয়া থাকে। এই ডিজাইন ফলো করে যারা চুল কাটবে তাদের হাসর হবে তাদের সাথে। হাসান আত-তাবেঈ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলেন, একবার আমার বোন আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 9 বছরের একান্ত খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে 9 বছর খেদমত করে কাটানো এটা বিশাল এক সৌভাগ্যের ব্যাপার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার বোন আমাকে নিয়ে গেলেন, কিন্তু আমার মাথার চুলগুলো কাটা ছিল, চুলের মাঝখানে একটা অংশ রেখে দেওয়া হয়েছিল। দেখবেন অমুসলিমদের যখন মাথার চুল মুন্ডন করে মাঝখানে একটা ঝুঁটি রেখে দেওয়া হয়। জাহিলি যুগেও মুশরিকেরা পুরা মাথার চুল কাটলেও কিছু একটা চুল রেখে দিত। তারা পুরা মাথার চুল মুন্ডন করাকে নাস্তিকতা মানে অযাত্রা মনে করত। যাত্রা নাস্তি বলে না, শুভ না নাস্তি, মানে শুভর বিপরীত। তারা এটা যদি পুরাটা কেটে ফেলতো এটাকে তারা শুভ মনে করতো না অশুভ মনে করতো, এই জন্য পুরাটা কাটতো না, একটু রেখে দিত। তা হাসান আত-তাবেঈ রাহমাহুল্লাহ বলেন, আমার একটু চুল এরকম রেখে দেওয়া হয়েছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে আমার বোনকে লক্ষ্য করে বললেন, তোমার ভাইয়ের চুলটা বাড়িতে নিয়ে সুন্দর করে এটাও কেটে ভালো করে সমান করে দিও। সুবহানাল্লাহ, সাহাবাই কেরাম এই কালচার গুলোর দিকেও লক্ষ্য রাখতেন। সাহাবাই কেরাম এই মাথার চুল কি রকম এটা লক্ষ্য রাখতেন। সাথে সাথে একটা শিশু, ছোট্ট শিশু, অনেকে মনে করতে পারে এ তো এখনো শরীয়তের বিধিবিধান পালনের বয়স হয় নাই, কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ভাইয়ের চুলগুলা ভালো করে কেটে দাও, সমান করে কেটে দাও, কারণ এই চুলগুলোর ক্ষেত্রে আল্লাহর ইবাদত নিহিত আছে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন প্রশিক্ষণ পেয়েছিলেন, এমন ট্রেনিং পেয়েছিলেন, তাদের জীবন চলে গেলেও মৃত্যুর মুহূর্তেও যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যেত তখনও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বলতেন না, দীনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো অংশ তাদের আমল থেকে বাদ যেত না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন, তখন তার মৃত্যু সন্নিকটে, এরকম অবস্থায় শাহাদাতের সন্নিকটে আছেন। এমন সময় এক যুবক দৌড়াই এসছে, ওমর ইবনে খাত্তাব আহত হয়েছে, ওমর ইবনে খাত্তাবকে আক্রমণ করা হয়েছে। এই খবর পেয়ে এমন ভাবে দৌড়াই আসছেন, লুঙ্গি কোথায়, পায়জামা কোথায়, প্যান্ট কোথায় খবর নাই। যুবকের প্যান্টটা যুবকের লুঙ্গিটা টাকনুর নিচে নেমে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন, মারা যাবেন। তার শরীর থেকে প্রচন্ড জোরে সোরে রক্ত বাহির হচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে তাকিয়ে দেখছেন। আর ওই যুবককে দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরফা ইজারাক, ও যুবক তোমার লুঙ্গিটা উপরের দিকে তোলো। সুবহানাল্লাহ। মৃত্যুর মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের দিনের একটা বরখেলাপ কাজ হবে, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সহ্য করতে পারতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান আত-তাবেঈ রাদিয়াল্লাহু তাআলা শিশু অবস্থায় তার মাথার চুলটাও ঠিক করে দিলেন। তাহলে এই চুলের মধ্যে আল্লাহর ইবাদত আছে, এই গোফের মধ্যে আল্লাহর ইবাদত আছে, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ, কাসসু শাওয়ারেব, গোফগুলাকে ছোট করো, তাহলে এগুলো বড় রাখা আল্লাহর নাফরমানি করা। দাড়ির মধ্যে আল্লাহর ইবাদত আছে, এগুলো আল্লাহ পাক নিরর্থক তৈরি করেন নাই, আল্লাহর ইবাদতের জন্য তৈরি করছেন। তারপরে শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন চুল, এমন কোন লোমকূফ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই যেটা আল্লাহর ইবাদতের আওতাভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত তৈরি করেছেন, দাঁতগুলো আল্লাহর ইবাদতের জন্য। জিহ্বা তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ব্রেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। চক্ষু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। মানুষের শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানিয়েছেন, এই জোড়া জোড়া করে বানাইছেন যাতে মানুষ দাঁড়াই দাঁড়াইও আল্লাহর ইবাদত করতে পারে, রুকুতে গিয়েও আল্লাহর ইবাদত করতে পারে, সেজদায় গিয়েও আল্লাহর ইবাদত করতে পারে, বৈঠক করে করেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের পুরা বডিটা, পুরা শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। পুরা শরীরের মধ্যে মুখমণ্ডল, জিহ্বা, বাকশক্তি, কথা বলা, লেসান, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর ইবাদতের জন্য। এই মুখমণ্ডলটা, কথা বলাটা, লেসানটা আল্লাহর এক বিরাট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন। একজন মানুষ যখন একটা কথা বলে, আমরা বিজ্ঞান না জানার কারণে আমরা বুঝি না, আমি যখন কথা বলি আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমার একটা কথা বলার পিছনে কাজ করে। আল্লাহ আকবার। একটা কথা যে মুখ থেকে বের হয়, এই কথাটা বের হওয়ার জন্য ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই কাজে সহযোগিতা করে। এক জায়গায় একটা অঙ্গে, একটা প্রত্যঙ্গে যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন না। কথা বলার শক্তি আছে, আপনার ব্রেনের সাথে কথা বলার কানেকশন ঠিক নাই, কথা বলবেন মানুষ বলবে তাস ছিড়া, বলে না, কয় এই লোকের তাস ছিড়া। তাস ছিড়া মানে কি? এই লোক তো কথা বলতেছে, কথা বলতেছে কিন্তু তার ব্রেনের সাথে তার জবানের কানেকশন কোনো এক জায়গায় একটু ঢিলা হয়ে গেছে, একটু লুজ হয়ে গেছে, বাস তার কথা এলোমেলো হয়ে গেছে। কত সুন্দর চেহারা দেখবেন, কত সুন্দর যুবক, কত সুন্দর চেহারা, কত সুন্দর বডি, কিন্তু কথা বলতে পারে না। আবার দেখবেন কথা বলে, কথাগুলো ঠিকভাবে বলে না, এলোমেলো মনে বলে। অনেক সময় দেখবেন কথা বলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাফিকের কাজ করতেছে, মাথা ঠিক নাই, কত বড় জমিদারের লোক, বড় লোকের ছেলে, তাও রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখবেন ট্রাফিক সিগন্যালে কাজ করে, বিনা পয়সায় কাজ করে, সে এমন অর্ডার দিতেছে, কমান্ড করতেছে, গাড়ি একটা এদিকে, একটা এদিকে, আবার মাঝে মাঝে নিজে গাড়ির সামনে দিকে দাঁড়ায় দিচ্ছে, আসা না এরকম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বাকশক্তি দেওয়া, কথা বলার শক্তি দেওয়া এবং কথাটা যথাযথ বলতে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। এজন্য এইরকম যখন দেখবো আমরা রাস্তাঘাটে যে কথাবার্তা ঠিক নাই, ব্রেনের সাথে কথার সংযোগ নাই, বা তার কথাবার্তা অসংলগ্ন, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ কথা বলার ক্ষমতা দেন নাই, তখন একটা দোয়া পড়তে হয়। দোয়াটা জানেন আপনারা? কেউ জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এদেরকে দেখলে দুস্থ, বিকলাঙ্গ, অসুস্থ এরকম মানুষ যখন রাস্তাঘাটে দেখবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আমাকে ওই আল্লাহ এই পরীক্ষা থেকে নিরাপদ রেখেছেন, ওই আল্লাহর প্রশংসা আদায় করছি। কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকেও এই পরীক্ষার মধ্যে ফেলতে পারতেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা আল্লাহর অনেক সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব দেন নাই। হিসনুল মুসলিমের মধ্যে এই দোয়াটা পাইবেন। হিসনুল মুসলিম দোয়ার বই আছে না? যে হিসনুল মুসলিম এই দোয়ার বইটা প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন এবং এই দোয়াগুলো মুখস্থ করবেন। এগুলো সহি হাদিস থেকে নেওয়া দোয়াগুলো এখানে সংকলিত করা হয়েছে। এখানে দেখবেন এই দোয়াটা আছে, দুস্থ মানুষকে দেখলে, বিপদগ্রস্ত মানুষকে দেখলে আপনি আল্লাহর শুকর আদায় করে এই দোয়াগুলো পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। কেন? এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্যই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মত, তোমাদেরকে আমি জান্নাতের জামানত দিয়ে দিতে পারি, জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। মাই ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তোমরা শুধু আমাকে দুইটা জিনিসের জামানত দাও, দুইটা জিনিসের জামানত দিলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু দুইটা জিনিসের গ্যারান্টি দাও, নিশ্চয়তা দাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নম্বরটা হলো মা বাইনা লিহিয়াইহি, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, এই মুখমণ্ডলের এই খালি জায়গাটার আমাকে গ্যারান্টি দিয়ে দাও, নিশ্চয়তা দিয়ে দাও। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গাটার আমাকে নিশ্চয়তা দিয়ে দাও, গ্যারান্টি দিয়ে দাও। এই দুই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী কাজে লাগাইবা, আল্লাহর নিষেধাজ্ঞা অনুযায়ী যে যে জায়গায় নিষেধ সেই জায়গায় ব্যবহার থেকে দূরে রাখবা, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। দেখেন জান্নাত পাওয়া কত সহজ। এই দুইটা জিনিসের জামানত, দুইটা জিনিসের গ্যারান্টি আপনি নিশ্চয়তা দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জান্নাতের জামানত, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই মুখমণ্ডলটা, এই জবানটা, এই লেসানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নিয়ামত হিসাবে দিয়েছেন। সুতরাং এই নিয়ামত দিয়ে যখনই কথা বলবো, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথাগুলো আল্লাহর জন্য বলবো, আল্লাহর উদ্দেশ্যে বলবো, আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো, আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতে না পারি তাহলে আমি চুপ করে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো, যারা আখিরাতের উপরে ঈমান এনেছো, ফালিয়াকুল খায়রা, আমার উম্মত সব সময় কল্যাণকর কথা বলো। যেই কথাটা বললে দুনিয়ার মানুষের হয় দুনিয়াতে কল্যাণ হবে অথবা তার আখেরাতে কল্যাণ হবে, এরকম কল্যাণের কথা বলো, ভালো ভালো কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। আউলিয়াসমুক, যদি তোমার জবান থেকে সুন্দর কথা বের না হয়, ভালো কথা বের না হয়, তাহলে তুমি কথা বলিও না, তুমি চুপ করে থাকো। চুপ করে থাকাটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় ইবাদত, কিন্তু অনেকে বুঝে না। অনেকে মনে করে কথা তো বলতেই হবে, ঠিক হোক আর বেঠিক হোক, চা দোকানে বসলে দেখা যায় আল্লাহু আকবার, দুই ধরনের ভাইদের অভাব নাই। এক ধরনের ভাই হলো ধর্মের পণ্ডিত, ইসলামের পণ্ডিত, বড় বড় মহাপণ্ডিত, সব জানে ইসলামের। দেখবেন যে ইসলাম জানে না এরকম মানুষ খুঁজে পাবেন না, একজনের সে একজন বিরাট বিরাট পণ্ডিত, ইসলামের ব্যাপারে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে। আরেকটা দেখবেন বড় বড় ডাক্তার, রাস্তাঘাটে দোকানে আপনি খালি যাই খুঁজে একটু বলবেন, ভাই কালকে রাত্রে থেকে আমার গাঁটটা কেমন যেন একটু ব্যথা করতেছে, এই শুধু এটুকু বলবেন, আর বেশি দরকার নেই। দেখবেন সাথে সাথে 10-15 জন ডাক্তার ওখানে পাই যাবেন। একজন বলবো ভাই ওই অমুক পাতার রস খান, একজনে কইব ওইটা ছাঁকা দেন, একজনে কইব ওইটা দেন। যদি এই এই ডাক্তারদের চিকিৎসা নেন আপনি ওই দিনে শেষ, এমন এমন চিকিৎসা আপনাকে ডাক্তারি করা শুরু করে দিবে সাথে সাথে। সবাই ডাক্তার, সবাই জানে এটার ওষুধ কি, বুকের ব্যথা কোন দেখবেন সাথে সাথে সব জানে, মাথা ব্যথা কোন সব জানে। আবার ইসলামের ব্যাপারে কোনো একটা কথা তোলেন বা সব জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, খবরদার, ফালিয়াকুল খায়রা, কথা যদি বলতে চাও এমন কথা বলো আল্লাহর দেওয়া জবান দিয়ে তোমার ইচ্ছা মতো কথা বলা যাবে না, কারণ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন, বান্দা জবান থেকে মুখ থেকে এমন কোন কথা বের করে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা রেকর্ড করার জন্য, তার এই কথাটাকে সংরক্ষণ করার জন্য এমন এমন অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন যারা তার মুখের থেকে বের হওয়া একটা কথাও রেকর্ড থেকে বাদ দেন না, প্রত্যেকটা কথাই রেকর্ড হচ্ছে এবং প্রত্যেকটা কথার জবাবদিহি করতে হবে। সূরা বানী ইসরায়েলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার যেই বিষয়ে তোমার পরিপূর্ণ এলেম নাই, তোমার পরিপূর্ণ জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনো কথা বলিও না। যার যেই সাবজেক্ট, যিনি যেই সাবজেক্টে পারদর্শী উনি সেই সাবজেক্টে কথা বলবেন। খবরদার ভাষা ভাষা জ্ঞান নিয়ে, শোনা শোনা জ্ঞান নিয়ে, এরকম জ্ঞান নিয়ে কথা বলতে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়ের অনুধাবন ক্ষমতা, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবাবদিহি করবেন। মনে করিও না যে আমি বলে ফেলছি বা শেষ, শুনে ফেলছি শেষ, দেখে ফেলছি শেষ, বুঝে ফেলছি শেষ। মানুষ দেখে কি দিয়ে, চোখ দিয়ে, শুনে কি দিয়ে, বুঝে কি দিয়ে, হ্যাঁ হৃদয় দিয়ে, ফুয়াদ। এই জন্য আল্লাহ পাক তিনটা জিনিসের কথা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, এই তিন জিনিসেরই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য খবরদার যেটা মনে চায় সেটা বলিও না, বলতে হলে ওই বিষয়ে নিশ্চিত জ্ঞান থাকতে হবে, এলেম থাকতে হবে। এলেম নাই তুমি ওই বিষয়ে কথা বলতে যেও না, তুমি কথা বলতে গিয়ে কথা বলে জাহান্নামে যাওয়া লাগবে, তার থেকে চুপ করে থাকা ভালো। বেয়াদবির চাইতে কথা কয় না, বেয়াদবির চাইতে কি গায়ের হাজির ভালো, এটাও জানা না, এটা প্রবাদ বাক্য যে বেয়াদবির চাইতে গায়ে হাজির ভালো, কথা বলতে যাই ভুল করার চাইতে চুপ করে থাকা ভালো। আমি কথা বলতে গিয়ে একটা মিথ্যা জাল হাদিস বলে ফেললাম, কথা বলতে গিয়ে একটা বেদাতে কথা বলে ফেললাম, তার চাইতে আমার চুপ করে থাকা অনেক ভালো। তাহলে আমার গুনাটা হইল না, নেকি না হইলেও গুনা তো হয় নাই, জান্নাতে না গেলেও জাহান্নাম থেকে তো বাঁচলাম। কি বলেন, জাহান্নাম থেকে বাঁচার পরে আল্লাহ যদি কয় তোরে জান্নাত দিব না এখানে বসে থাক, তাও তো ভালো নাকি? কি কন, জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাত না পাইলেও কোনো অসুবিধা নেই যদি জাহান্নাম থেকে বাঁচে। জাহান্নাম থেকে বাঁচা মানে বিরাট সৌভাগ্যমান, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিশাল সফলতা জাহান্নাম থেকে বাঁচা। এই জন্য আমার জবান দিয়ে যেন আমি জাহান্নামী না হই এটা খেয়াল রাখতে হবে, কারণ আমার জবানের যা কথা বের হবে প্রত্যেকটা কথা রেকর্ড হবে, প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে সতর্ক করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আমার উম্মত হয় কল্যাণকর কথা বলো অথবা চুপ করে থাকো, চুপ করে থাকাটাও কল্যাণ, মান সমাতা নাজা, চুপ করে থাকলে তুমি নাজাত পাইবা, চুপ করে থাকলে অনেক গুনাহ থেকে অনেক আল্লাহর নাফরমানি থেকে নাজাত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ তাআলা, আমার উম্মত শোনা, এই জবান দিয়ে তুমি জান্নাতীয় হয়ে যেতে পারো, আবার এই জবান দিয়ে তুমি জাহান্নামীয় হয়ে যেতে পারো। সুতরাং খবরদার, লা তুকসিরুল কালাম, বেশি বেশি কথা বলিও না, বিগাইরি যিকরিল্লাহ তাআলা, যদি কথা বলো বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের কথা বেশি বেশি আমল করো এই কথা আল্লাহ বলেন নাই, একটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার জিকির করো, আমি আল্লাহর জিকির করো বেশি বেশি, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। তাহলে তুমি যদি বেশি কথা বলতে চাও তো বেশি কথা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ আল্লাহর জিকির করলে খাফি পাতা নে আলাল্লেসান, তোমার জবানে এগুলা অত্যন্ত সহজ জিকিরগুলা, তেমন কোনো কষ্ট হয় না, তেমন কোনো কাঠিন্যতা নাই, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে দিলে এগুলা অনেক ভারী, সুবহানাল্লাহ। আবার যদি হাবিবাতান ইলা রহমান, এই জিকির যত বেশি করবা তত তুমি রহমানের নিকটবর্তী হয়ে যাবা, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজনী, এত ভারী, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি এমন অবস্থা হাজির হবে, তার বিশাল বিশাল 99 ভলিউম, 99 দফতর তার আমলনামা নিয়ে সে হাজির হবে, তার আমলনামা হিসাব করতে করতে করতে করতে কিছুই নাই, সব শেষ, কোনো কিছুই তার কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এখন তোমার কি উপায়? বান্দা বলবে, আল্লাহ আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমার সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার এমন একটা জিনিস আমার কাছে আছে, যেই জিনিসটা আমি যদি বের করে দিই তুমি দেখবে তোমার অনেক লাভবান হবা, অনেক উপকৃত হবা। আল্লাহর বান্দা বলে, আল্লাহ 99টা দপ্তর আমল ছিল সব নিষ্ফল হয়ে গেছে, কোনো কাজে আসলো না, আর একটা ছোট্ট জিনিস দিয়ে আমার কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা লা ইলাহা ইল্লাল্লাহর কাগজ বের করে দিবেন, এই কাগজটা মিজানের উপরে রাখার পরে ওই 99 দপ্তরের চাইতে অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন, এত ভারী। তাহলে কথা যদি বেশি বলতে হয় বেশি বেশি আল্লাহর জিকির করো, অন্য কথা বেশি বলিও না। আজকে দেখা যায় আমার ভাইয়েরা এবং বোনেরা, মসজিদে যদি কেউ আগে আসে আল্লাহর জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, মসজিদের মধ্যে বসে বসে গল্প গুজব করে, মসজিদের মধ্যে আগে আসলে আলহামদুলিল্লাহ আরব দেশে গেলে দেখবেন এখনো আলহামদুলিল্লাহ আরবের মধ্যে এমন এমন সুন্নত জিন্দা আছে যেই সুন্নত সারা দুনিয়া থেকে উঠে গেছে। এখনো দেখবেন যে মসজিদের মধ্যে আরবেরা যখন যায় একটু সময় পেলে কোরআনে কারিমটা হাতে লই তেলাওয়াত শুরু করে দেয়, দেখবেন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে। আর আমাদের দেশে দেখবেন মসজিদে কোরআন পড়ি রয়েছে, কোরআনে কারিমের মধ্যে গুনে ধরি রয়েছে, আর হুজুরের কাছে আসে মাসালা জিজ্ঞায় হুজুর কোরআন শরীফ তো সব গুনে খাই ফেলছে কি করবো এটা, কারণ পড়েই না খোলেই না, এটা যেমন অবস্থা রেখছে গুনে ধরি শেষ। এখন আসি জিজ্ঞায় কো হুজুর কোরআন এটা কি করবো, পানিতে পালামো না পুড়াই ফেলবো না কি করবো, এই মাসালালো এখন মহাব্যস্ত, কারণ কোরআন এগুলো পড়ি রয়েছে এগুলো কেউ খুলে দেখেও না। মসজিদে এসেছি আমি কিছুক্ষণ কোরআন তালাবাত করি। আরেকটা হলো সলাতের জন্য অপেক্ষা করা, জামাতের জন্য অপেক্ষা করা, এটা একটা ইবাদত, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহ আজকে উঠে গেছে, সবাই খবর লয় জামাতের টাইম কয়টায়, ওই অনুযায়ী ঘড়ি ধরি ধরি একবারে একামত হয় তখন দৌড়ায় দৌড়ায় আসে, এর আগে আর মসজিদে ঢুকে না। কিন্তু মসজিদে আগে এসে কিছুক্ষণ বসে জামাতের জন্য অপেক্ষা করা এটাও একটা ইবাদত, এটাও একটা সুন্নাহ। এই সুন্নাহ আজকে হারিয়ে গেছে। আবার যদি কিছু মুরব্বী আছেন ওনাদের হয়তো বাসায় এত কাজকর্ম নাই, আর বাসায় বসে থাকলে সাসির সাথে খালি ঝগড়া করে, বাসায় বসে থাকলে তো কোনো কাজ নাই খালি সাসির সাথে ঝগড়া করে, সবাই সাথে ঝগড়া করে, তো সবাই তাড়াতাড়ি মসজিদে পাঠাই দেয় কয় মসজিদে যাই বসে থাকো। আচ্ছা এখন সাসা মসজিদে আসছে আলহামদুলিল্লাহ ভালো কথা, তো দুই সাসা একত্রিত হইলে বাস এবার গল্প গুজব কথাবার্তা শুরু করিলে, আল্লাহর জিকির আজকার নাই, অথচ ওই সময়টা আল্লাহর জিকিরে কাটাইতে পারত, আল্লাহর বান্দা বেহুদা কথাবার্তা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করতে পারত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকিরিল্লাহ, আমার উম্মত আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বলিও না, কারণ যত বেশি বিনা দরকারি কথা বলবা যত বেশি কথা বলবা তোমার কলবটা শক্ত হয়ে যাবে, তোমার কলব কঠিন হয়ে যাবে, আর যত বেশি আল্লাহর জিকির করবা তোমার কলবটা তত বেশি নরম হয়ে যাবে, খাশিয়াতুল্লাহর কারণে তোমার অন্তর নরম হতে থাকবে, আর যত বেশি বেহুদা কথাবার্তা বলতে থাকবা তত বেশি তোমার কলব কঠিন হয়ে যাবে। ওয়া ইন্না আবাদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাল কালবিল কাসি, যার অন্তর যত বেশি কঠিন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তত দূরে সরে যায়। এজন্য কথা বেশি বলা এটা খারাপ কাজ, কিন্তু দেখেন বাঙালি কথা বেশি বলা এত পারদর্শী, এই জন্য বাংলাদেশের নামও আছে আবুল কালাম, আবুল কালাম নাম আছে না, আছে নে আপনারা শুনছেন, আবুল কালাম মানে কি, আবুল কালাম মানে যে বেশি কথা কয়, যে বাচাল, বাচাল ছিলেন মানে খালি কথা কয়, দরকারে বেদরকারে বিনা দরকারে খালি কথা কয়, এরে আরবদের আরবি ভাষায় বলা হয় আবুল কালাম, বাঙালি কথা বলা এত বেশি পারদর্শী নামও রাখে আবুল কালাম, তো কি নাম রাখছে যার নাম রাখছে হেও জানে না যে আবুল কালাম মানে কি, যিনি আবুল কালাম ভাই আছেন উনিও জানান না যে আবুল কালাম কি জিনিস, কিন্তু নাম রাখে দিছে আবুল কালাম, কিন্তু আবুল কালাম মানে বেশি কথা বলা, যেটা নিন্দনীয় জিনিস, মানুষের নাম আবুল কালাম হতে পারে না, কারণ মানুষ এত বেশি কথা বলবে কেন, কারণ বেশি কথা বলতে আল্লাহ রাসূল নিষেধ করছেন, লা তুকসিরুল কালাম, খবরদার বেশি কথা বলিও না, বেশি কথা বলা খারাপ জিনিস। আমার ভাইরা এবং বোনেরা এই জবানের এই জিহ্বার সংরক্ষণ হেফাজত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জবান দিয়ে জান্নাতিও হওয়া যায় এই জবান দিয়ে জাহান্নামীও হওয়া যায়, আমরা আলোচনা করব অল্প সময়ের মধ্যে এই জবান দিয়ে কিভাবে জাহান্নামী হয়, এই জবানটা দেখে জাহান্নাম থেকে জবান দিয়ে কিভাবে বাঁচতে হবে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আমার জবান দিয়ে এমন কিছু করা যাবে না যেটা দিয়ে আমি জাহান্নামী হইতে হবে, শুধু আমরা এই এই বিষয়গুলো আলোচনা করব। এক নম্বর বিষয় হলো আল কাজিব, মিথ্যা, মিথ্যাটা এই জবান দিয়ে বের হয়, মিথ্যা কোনখান দিয়ে বের হয়, এই জবান থেকে বের হয়, এই মুখ দিয়ে বের হয়, এই মিথ্যাটা এমন এক জিনিস, এই মিথ্যার দ্বারা মানুষ জাহান্নামী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা অনেক জিনিস এটা মানুষকে ফুজুরের দিকে, পাপ কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, মিথ্যার পরিণাম হয় জাহান্নাম। আজকাল আমাদের ভাই বোনেরা এত বেশি মিথ্যার মধ্যে জড়িত, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা কথা বলা এমন অভ্যস্ত, সত্য কথা বলতে চাইলেও সত্য কথা বের হয় না। মোবাইল বের হওয়ার পরে মিথ্যার প্রচলন, মিথ্যার প্রবণতা আরো বাড়ছে। মোবাইলে যা কথা বলে অধিকাংশ মিথ্যা কথা কয়। একজন মাসালা জিজ্ঞেস করতে আসছে, হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? কয় শোনেন, আমার কাছে এক লোকে ফোন করছে, আমি তখন ঘরের মধ্যে, আমি ফোনটা লই আস্তে করে ঘর থেকে বাহির হয়ে গেছি। বাইরে যায় জিজ্ঞেস করে, ভাই আপনি কোথায়? কয় আমি একটু বাইরে আছি। মানে বাড়িতেই আছে কিন্তু ঘরের বাইরে আছে, হে ঘরে নাই, হে মোবাইলটা নিয়ে আস্তে করে ঘরের বাইরে গেছে। বাইরে দেখো, ভাই আমি তো এখন একটু বাইরে আছি, আসলে বাড়িতে আছে। মানে হে বাড়িতে আছে কইলে হে তো পাওনা দ্বারা সব চলিয়ে আসবো, এই জন্য হে বাড়িতে আছে বলবে না, হে বাইরে আছে। হুজুর এটা কি মিথ্যা কথা হইব? দেখেন কত কৌশল, কত হেকমত, যে ঘরের বাইরে যাই কইব হে বাইরে আছে। অর্থাৎ মিথ্যার বিভিন্ন ধরন। আবার যেই ছেলেটা, যেই যুবকটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে, যে মানুষটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে, সেই মানুষ নিজেকে তত বুদ্ধিমান মনে করে, সেই মা বোন নিজেকে তত বুদ্ধিমতী মনে করে। ওই ছেলেটাকে, যেই ছেলেটা বেশি মিথ্যা কথা বলতে পারে, এই ছেলেটাকে সবাই মেধাবী বলে, খুব ভালো বলে, কয় খুব চালাক ছেলে, খুব ছালু ছেলে। আবার যেটা মিথ্যা বলতে পারে না, সত্য কথা বলে, কয় এটা আবুল, এটা মদন, এটার এদি দুনিয়ায় কোনো কাজ হবে না। মিথ্যা কথা না বলতে পারলে, আরে এটা হবে না, এটা মদন, এটা আবুল, এটার দিয়ে কোনো কাজ হবে না, মানে এটা মিথ্যা বলতে পারে না, এটা সবসময় সত্য কথা বলে। আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা এমন, যিনি একটা মিথ্যা কথাকে যত বেশি সাজায়ে গুছাইয়ে সত্য বানাইতে পারে, সুন্দর করে বলতে পারে, তিনি তত বেশি বুদ্ধিমান। আল্লাহর ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারেও যিনি যত বেশি মিথ্যা কথা বলতে পারেন, মিথ্যা বয়ান করতে পারেন, তিনি তত বড় বক্তা। মিথ্যা এত ব্যাপক হারে প্রসার লাভ করছে, যত মিথ্যা কাহিনী, মিথ্যা ঘটনা, মিথ্যা গল্প, জাল হাদিস আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে মিথ্যা কথা যে যত বেশি বলতে পারে, সে তত বড় বক্তা, সে তার হাদিয়া তত বেশি, তার রেট তত বেশি। পাঁচ বছর সিরিয়াল নাই, হনিল আর হাঁস বছর হয় তিন তোরা, যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার সিরিয়াল তত বেশি, তার রেট তত বেশি। কমিয়া 10,000 টাকা দিয়ে আমার কিন্ডা পালাইছ, মানুষ লাখ লাখ টাকা লই ঘুরে আমারে পায় না, সিরিয়াল পায় না, হরিণের কিচ্ছা শোনার জন্য লাখ লাখ টাকা লই মানুষ ঘুরে, মিথ্যা কিচ্ছা খাইনি শোনার জন্য মানুষ ঘুরে। মানে মিথ্যাটা সমাজে এত ব্যাপক আকারে প্রসিদ্ধ, প্রতিষ্ঠিত, যে মিথ্যার জয় জয়কার চারিদিকে। এই মিথ্যাটা বের হয় কোন জায়গা দিয়ে? জবান দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। খবরদার আমার উম্মত, ইয়াকুম আল কাযিব, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা তোমাদেরকে পাপাচারের দিকে ধাবিত করে, আর পাপাচার তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য থেকে বরকত তুলে নেন। ফা ইন বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযিবা মুহিকাত বারাকাতু বাইয়িহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যবসায়ী তার দ্রব্যের, তার পণ্যের সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করে, সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া ইন কাযিবা ওয়া কাতামা, দোষ ত্রুটি গোপন করে রাখে, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, বলে আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনা, এর কমে বিক্রি করা যাবে না, আমার কিনা দামও হয় নাই, দুনিয়ার মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহিকাত বারাকাতু বাইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার সব বরকত আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা বড় ধরনের অপরাধ। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বানায়। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আয়াতের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করে। এই জাতীয় যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, মিথ্যা রচনা করে, এদের উপরে আল্লাহ পাক লানত করেছেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আজকে চারিদিকে দেখবেন আল্লাহর ব্যাপারে মিথ্যা, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ, আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা। কিরকম? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন বান্দা চারটা কাজ করবা তুমি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। এক নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানটা বিশুদ্ধ করবা, ঈমানটা ঠিক করবা, আগে আমানু হয়ে নিবা, এটা হলো এক নম্বর কাজ। ঈমান বিশুদ্ধ করবা, শিরক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী হইবা, এটা হলো সফলতার জন্য দুনিয়া আখেরাতে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, ফরজ ওয়াজিব যত ইবাদত আছে পালন করো, হারাম থেকে দূরে থাকো, এটা হলো তোমার দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই ওয়াসলুবুল কুরবাতা ইলাই বিতাআতিহি, নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর অর্থ হলো সমস্ত মুফাসসিরিন কেরাম এই 1400 বছর ধরে যত কোরআনের তাফসীর লিখেছেন সমস্ত তাফসীরে এটার অর্থ বয়ান করছেন, ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেই আমলে আল্লাহ সন্তুষ্ট হয় এইরকম আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হও। অর্থাৎ খালি ফরজ ইবাদত করি বসে থাকিও না, ফরজ নামাজ পড়ে বসে থাকিবা না, বেশি বেশি সুন্নত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, রমজান মাসে ফরজ রোজা রাখি বসে থাকবা না, বেশি বেশি নফল রোজাও রাখো, শুধুমাত্র যাকাত আদায় করে বসে থাকিও না, নফল সদাকাও বেশি বেশি করো, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হলো তিন নম্বর কাজ, মানে বেশি বেশি নফল ইবাদত করা, নফল আমল করা। চার নম্বর হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, প্রথম তিনটা হলো তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, চার নম্বরটা হলো সারা দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় যথাযথ নিয়মে শরিয়া সম্মত উপায়ে জিহাদ করো। এই চারটা কাজ যদি করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। এখানে তিন নম্বর কাজ যেটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বললেন নফল ইবাদত বেশি বেশি করার জন্য, কিন্তু এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা এই বাংলার জমিনে সব জায়গায় শোনা যায়। আল্লাহ বলছেন ফির সাহেবের উসিলা ধরতে হবে, শুনছেন না? পীরের উসিলা ধরা লাগবে, উসিলা না ধরলে নাই তুমি নাজাত পাইবা না, যার পীর নেই তার পীর শয়তান। আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলছে, উসিলা ধরতে বলছে, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ, এটা হলো আল্লাহর ব্যাপারে চরম মিথ্যা কথা। আল্লাহ পাক যে কথা বলেন নাই আল্লাহর ব্যাপারে এই কথা লাগাই দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বলেন নাই ফিদ ধরো। ফিদ তো ফার্সি শব্দ, এটার আরবি কি? আরবি লাগবে তো। আমি চ্যালেঞ্জ দিয়েছি যে ইসলামের যতগুলো পরিভাষা আছে প্রত্যেকটা পরিভাষার যদি পার্সি থাকেও অসুবিধা নাই, এটার আরবি থাকতে হবে। যেমন নামাজ, নামাজের আরবি আছে আছে না, সলাত, রোজা এটার আরবি আছে না, সিয়াম, এরকম আরো অনেক ফার্সি দেখবেন যেগুলোর আরবি আছে। এখন ফির এটা ফার্সি, এটার আরবি কি? আরবি বাহির করেন, আরবি এটা কোরআন অথবা হাদিসে থাকতে হবে, না হয় এটা ইসলামে নাই। আচ্ছা, এখন কেউ কেউ জবাব দিচ্ছেন, এক পীর সাহেব জবাব দিচ্ছেন এটার, যে এটা কোরআনে নাই, কে কইছে? এটা তো কোরআনে আছে, কোরআনে কি আছে? ফার্সিতে ফির, আরবিতে ওলি, আরবিতে হইল কি? ওলি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ পাই গেছি ওলি, কোরআনে তো অনেক জায়গায় ওলি আছে। আচ্ছা, এখন প্রশ্ন হইল, আপনি ওলি কোরআনে থাকার পরে কোরআনের শব্দটা ব্যবহার না করে আপনি ফার্সিটা করেন কেন? আপনি ফার্সিটা বাদ দিয়ে দেন, কোরআনেরটা করেন। কোরআনেরটা করে আপনি লেখেন যে ফির ওলি সাহেব ঢাকা, ওলি সাহেব কুমিল্লা, ওলি সাহেব চট্টগ্রাম, আপনি ওলি সাহেব লেখেন, কোরআনেরটা লেখেন। আচ্ছা, এবার লিখছেন, ঠিক আছে, কোরআনেরটা লিখে নিন। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি যে আল্লাহর ওলি হয়েছেন আপনি জানলেন কেমনে? এটা জবাব দেন, কারণ ওলি তো গায়েবের বিষয়, এলমে গায়েবের বিষয়। আমভাবে সমস্ত মুমিন আল্লাহর ওলি, সমস্ত মুমিন আল্লাহর বন্ধু, কিন্তু আপনারে যে খাস করে আল্লাহ বন্ধু বানাইছে, খাস বন্ধু যারা, তাদের ব্যাপারে কোরআনের আয়াত আছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম খালিল বানাইছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমি ইব্রাহিমের খলিল বানাইছি। কারে কারে আল্লাহ খাস বন্ধু বানাইছে এটা আল্লাহ বলে দিছে, আপনারে যে আল্লাহ খাস বন্ধু বানাইছে এটা কোথায় বললো? আপনি জানলেন কেমনে? এই গায়েবের বিষয় জানলেন কেমনে? গায়েবের বিষয় কোন ব্যক্তি যদি দাবি করে, এই ব্যক্তির নাম হলো তাগুত। যে গায়েবের দাবি করে, গায়েবের জিনিস জানতে পারছে, এই হলো তাগুত। তা আপনি যখন বলবেন ওলি সাহেব চট্টগ্রাম, আপনি হয়ে গেছেন তাগুত। এরপরের কথা হলো, আরো কথা আছে যে ওলি হতে হলে দুইটা যোগ্যতা লাগে, ইমান আর তাকওয়া। তা আপনার ইমান আর তাকওয়া দুটাই থাকে গোপনীয় বিষয়, দুটাই কালবে থাকে, দুটাই ভিতরে থাকে, বাইরে দেখা যায় না। এখন অন্য মানুষেরা জানলো কেমনে উনি যে আল্লাহর ওলি? কারণ কালবের বিষয় বাইরের মানুষ তো জানার কথা না, এটা তো ভিতরে থাকে, এটা তো বাইরে থাকে না। ইমানও ভিতরে থাকে, তাকওয়াও ভিতরে থাকে, দুটাই গোপনীয় জিনিস, কালবের জিনিস, আভ্যন্তরীণ জিনিস, বাহিরের জিনিস না। তাহলে আপনি আমি জানলাম কেমনে উনি যে আল্লাহর ওলি? আপনি বলে দিলেন ডক্টর ইমাম হোসাইন ওলি সাহেব ঢাকা, আমি যে ওলি সাহেব হয়েছি আপনি জানলেন কেমনে? আপনিও তাগুতের অনুসারী হয়ে গেছেন, কারণ আপনি কেমনে জানলেন যে আমি আল্লাহর ওলি হয়েছি? এই খবর আপনাকে কে দিল? আপনি গায়েবের দাবিদার, গায়েবের ঘোষণা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এটা একজন দাবি করলো, এটা আরেকজন দাবি করে, মিয়া কোরআনে আছে মুর্শিদা, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়্যাম মুর্শিদা। আল্লাহ বলছেন খানা আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট নাই খানা নাই, ফির আছে হেদায়েত আছে, ফির নাই হেদায়েত নাই। কি সুন্দর কথা দেখছেন, আল্লাহ কি এটা বলছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। কোরআনের আয়াত কি বললো আর অর্থ কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, ওয়ামাই ইউদলিল, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, ফালান তাজিদালাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার জন্য কোনো ওয়ালি, কোনো মুরশিদ খুঁজে পাওয়া যাবে না। তাহলে জমিনে কোনো ওলি নাই, কোনো মুরশিদ নাই, ওলিও একমাত্র আল্লাহ, মুর্শিদও একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ বলছে আমারে বাদ দিয়ে হেদায়েতের জন্য পুরা দুনিয়া ঘুরে ফেলতে পারবা, একজন ওলি, একজন মুর্শিদ তুমি খুঁজে পাইবা না। এখন কেউ যদি কয় আমি খুঁজে পাই গেছি, একজন আসে কলে যে আমি পাই গেছি, ওলি পাই গেছি বা মুর্শিদ পাই গেছি, তাহলে সে আল্লাহর কোরআনের বরখেলাফ। আল্লাহ বলছে কোথাও পাইবা না, হে কয় পাই গেছি, তাহলে শয়তান পাইছে। কি বলেন? আল্লাহ নিশ্চয়তা দিছে যে আমি হেদায়েত না দিলে তোমার হেদায়েত দেওয়ার কোন ওলি, কোন মুর্শিদ জমিনে পাইবে না, অর্থাৎ জমিনের কোথাও নাই। এখানে আল্লাহ পাক নিজেকে ওয়ালি বলছেন, নিজেকে মুর্শিদ বলছেন। এখন একজন ব্যাখ্যা দিচ্ছেন যে ওয়ালিয়াম মুর্শিদা মানে ফিরান কামেলা, তুমি ফিরে কামেল পাইবে না, হেদায়েতের জন্য কিছু পাইবে না, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, এটাকে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ বলছেন এরা হলো জালেম, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, মিথ্যা রচনা করে, আল্লাহ যা বলেন নাই মানুষকে বিকৃত ব্যাখ্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদে আল্লাহু আল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষ বলবে আল্লাহু আল্লাহু। দেখো আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ জিকির করতে বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ করতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই, কারণ মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের সেম এই হাদিসটাই বলছেন, সেখানে বলছেন লা ইউকালা ফিল আরদে লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে না ততক্ষণ কেয়ামত হবে না। অর্থাৎ জমিনে যতদিন তাওহিদবাদী একজন মুমিনও থাকবে ততদিন কেয়ামত হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ করতে বলেন নাই, বরং আল্লাহ আল্লাহ করার ব্যাপারে, নিষেধাজ্ঞার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমার আলোচনার বিষয় সেটা না, আমার আলোচনার বিষয় যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার ব্যাপারে একটা মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে বলে সেই যেন জাহান্নামকে তার নিজের আবাসস্থল হিসাবে গ্রহণ করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা মিথ্যা কথা বললে তার আবাসস্থল জাহান্নাম। আজকে আমাদের সমাজে একটা না, শত শত মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়। এই মসজিদের পবিত্র মিম্বর, জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা হয়, আল্লাহর নামে মিথ্যা বলা হয়। কিন্তু সাধারণ মানুষ না বুঝার কারণে আমাদেরকে মিম্বারে খুতবা দিতে দে, কথা বলতে দে। যদি সাধারণ জনগণ আম জনতা বুঝতো আমি এখানে দাঁড়ায় আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলতেছি, তাহলে জনগণ আমাদেরকে খুতবা দিতে দিত না, পিটে মসজিদ থেকে বাহির করত। কিন্তু জনগণকে এই জন্য আমরা বোকা বানাইতে চাই, বেয়াক্কল বানাইতে চাই, আক্কাল দাঁত ভাঙি ফেলতে চাই, জনগণ যাতে আমাদের এগুলো বুঝতে না পারে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, প্রথম কথা হলো জবানকে হেফাজত করতে হবে মিথ্যা থেকে, আল্লাহর ব্যাপারে মিথ্যা, নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে মিথ্যা, এবং অন্যান্য যত রকমের ইমানের ব্যাপারে সত্যবাদী হতে হবে, কথাবার্তায় সত্যবাদী হতে হবে, আমল আখলাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দুই নম্বর শাহাদাতুজ্জুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বড় ধরনের তিনটা বড় কবিরা গুণা আছে আকবারুল কাবায়ের, তন্মধ্যে একটা হলো শাহাদাতুজ্জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আজকে দেখা যায় মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব নাই, গ্রামে খুঁজতে শত শত পাইবেন। যদি বলেন যে ভাই এখানে কোর্টে যাবেন একটা মিথ্যা সাক্ষী দিবেন আপনি এত টাকা পাইবেন, দেখবেন লোকের অভাব নাই। এবং মুসলমান, মুসলমান মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দে, বড় ধরনের একটা আকবারুল কাবায়ের, ইমান বিধ্বংসী, ইমান ধ্বংসকারী কবিরা গুনাহ, এই জবান দিয়ে মানুষ করে থাকে। তিন নম্বর, মানুষ এই জবান দিয়ে করে থাকে আর নামিমা, নামিমা বুঝেন সকল করি, একজনের পিছনে একজনের কথা লাগাই দিয়ে, দুইজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে, দুই আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হিংসা বিদ্বেষ তৈরি করে দেয়, তার কাছে মজা লাগে। এরা ঝগড়া করে আর এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসে, খুশি লাগে যে ঝগড়া লাগাই দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নাম দিয়েছেন নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা নাম্মাম, যারা এই রকম ছগলখোর মানুষেরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন হাম্মাযিম মাশশাঈম বিনামিম, কাফেরদের বৈশিষ্ট্য হলো এরা হাম্মাজ, এরা মাশশাঈম বিনামিম, এরা নামিমা সহকারে ছগল করে করে করে জমিনে ঘুরে বেড়ায়। সহিহ আল বুখারীর হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকাবরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে, আল্লাহ পাক আমাকে জানাই দিবেন। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন বালা ওয়া হুয়া কাবীর, এরা দুজনে মনে করতো এই দুইটা বড় ধরনের গুণা না, আসলে দুইটা বড় ধরনের গুণা ছিল। মানে দুইজনের দুইটা গুনার কারণে কবরে আজাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আজাব দেখতেন না, গায়েব জানতেন না। আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের আজাব সম্পর্কে জানাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে আজাব হচ্ছে, একটা হলো ফাকানা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এই লোকটা দুনিয়াতে থাকাকালীন ছগল খড়ি করে বেড়াইতো, এই লোকের অভ্যাস ছিল ছগল খড়ি করা, মানুষের পিছে পিছে একজনের তার একজনের সাথে লাগাই দিয়ে দুইজনের মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করে দেওয়া। আরেকজন ছিল ফাকানালা ইস্তাতিরু মিন বাউলিহি, প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। এই দুটা কারণে এদের আজাব হচ্ছে। তাহলে একটা নামিমের কারণে এই অভ্যাস অনেক ভাইদের থাকে, অনেক বোনদের থাকে, যে দেখা যায় তার কোনো স্বার্থ নাই, লাভ নাই, কিচ্ছু নাই, কিন্তু খুশি পায়, মনে মনে খুশি হয় এই সকল করে করে করে। এই এটা থেকে জবানকে হেফাজত করতে হবে। চার নম্বর হেফাজত করতে হবেন আল গীবা, গীবত থেকে। গীবত একটা মারাত্মক এই জবানের অপরাধ, জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ এই গীবত। গীবতটা অনেকে আমরা ভালো করে বুঝি না, আরেকজনের অনুপস্থিতিতে তার সঠিক দোষ ত্রুটিটাই আরেকজনের পিছনে পিছনে বলে বেড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন জিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যেই জিনিস তার পিছনে বলাকে অপছন্দ করে, এই রকম জিনিস পিছনে পিছনে বলার নাম হলো গীবত। তখন একজন সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যেটা পিছনে পিছনে বলে বেড়াইলাম সত্যিকারে যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে তাহলেও কি গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যেই কথাটা তার ব্যাপারে বলে বেড়াইছ যদি সত্যিকারের ওই দোষটা তার ভিতরে থাকে তুমি গীবত করছো, আর যদি দোষটা তার না থাকে ফাকাদ বাহাত্তা, তুমি তার ব্যাপারে অপবাদ রটাইছ, এটা আরো বড় ধরনের গুনাহ। তাহলে সত্য কথাটা আসল কথাটা মানে সে এই অপরাধটা করছে এইটা তার পিছনে পিছনে বলে বেড়ানো, প্রচার করে বেড়ানো, এটা হলো গীবত। করে নাই এরকম কথা তার পিছনে বলে বেড়ানো, এটা হলো বোহতান, এটা হলো অপবাদ, এটা বড় ধরনের একটা অপরাধ এই গীবত। কিয়ামতের ময়দানে অনেক মানুষ বস্তায় বস্তা আমল নিয়ে আসবে কিন্তু শেষে আমল কিছু নাই, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছেন মুফলেস। সাহাবীদেরকে একদিন জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল মুফলেস, তোমরা কি জানো মুফলেস কারা? মুফলেস মানে যাদের মধ্যে ফুলুস নাই, ফুলুস বুঝেন তো, টাকা পয়সা নাই, এদেরকে আরবিতে বলা হয় মুফলেস। সাহাবায়ে কেরাম বললেন আরে এটা বুঝবো না কি বুঝবো, এটা তো সোজা জিনিস। সাহাবায়ে কেরাম বললেন মুফলেস হলো ওই মানুষেরা যার মধ্যে লা দারহামা ফিহে ওয়ালা মাতা ফিহে, যার জায়গা জমিন নাই, টাকা পয়সা নাই, দারহাম নাই, হে তো মুফলেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে ওই মুফলেসের কথা বলি নাই, আমি তোমাদেরকে ওই মুফলেসের কথা বলতেছি আমার কিছু কিছু উম্মত কিয়ামতের ময়দানে বিশাল বিশাল আমল নিয়ে হাজির হবে, কিন্তু দুনিয়াতে সে একজনের গীবত করছিল, একজনকে গালি দিছিল, একজনের প্রতি জুলুম করছিল, আরেকজনের হক নষ্ট করছিল, এখন প্রত্যেককে তার আমলনামা থেকে দেওয়া শুরু হয়ে যাবে, এদিকে কিছু দিবে, এদিকে কিছু দিবে, এদিকে কিছু দিবে, এদিকে কিছু দিবে, দিতে দিতে দিতে দিতে বিশাল আমল নিয়ে হাজির হয়েছে, শেষে গিয়ে দেখা গেছে তার আমলনামায় কিছুই নাই, সব সর্বহারা হয়ে গেছে, তাকে তাকে বস্তা বস্তা আমল নিয়ে গেছে কিন্তু তার কিছুই নাই, সব চারিদিকে দিতে হয়ে গেছে। তাহলে এই দেওয়া লাগছে কেন? জবানের হেফাজত করে নাই, জবানের সংরক্ষণ করে নাই, কারো গীবত করছে, কারোর গালি দিছে, কারোর পিছনে ছগলখড়ি করছে, এই জাতীয় কাজগুলো করার কারণে তার আমল তাদেরকে কেয়ামতের ময়দানে দিয়ে দিতে হয়েছে। এই জন্য আমার ভাইরা, জবান হেফাজত করতে হলে গীবত মুক্ত থাকতে হবে, জবানকে গীবত থেকে সংরক্ষণ করতে হবে। আমাদেরকে সংরক্ষণ করতে হবে আস-সুখরিয়া থেকে, সুখরিয়া মানে ঠাট্টা বিদ্রুপ করা। এই জবান দিয়ে কোনো মানুষকে, কোনো ভাইকে, কোনো বোনকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, উপহাস করা যাবে না, কাউকে তুচ্ছ করা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সম্মান দিয়ে বানাইছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাক বলেন নাই আমি শুধু ইমানদারদেরকে সম্মানিত করছি, মুসলিমদেরকে সম্মানিত করছি, এই কথা বলেন নাই, সমস্ত বানি আদমকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, তাহলে জমিনে যত মানুষ আছে, বানি আদম আছে, সবাই সম্মানিত, প্রত্যেকের একটা সম্মান আছে। সুতরাং এই সম্মানিত মানুষটাকে ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রুপ করা, এটা আমার আপনার কোনো অধিকার নাই। কিন্তু আমরা দেখা যায় নিজেদের মধ্যে, মুসলিমদের মধ্যে এক ভাই আরেক ভাইকে ঠাট্টা করি, উপহাস করি, তুচ্ছভাবে দেখি, নিজেকে বড় করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা, আয় আল্লাহ আমাকে আমার নিজের চোখে একেবারে ছোট বানাই দাও, মানুষের চোখে আমাকে বড় বানাই দাও। আল্লাহ আকবার, মানুষের চোখে দেখবে আমি অনেক বড়, কিন্তু আমার নিজের চোখে দেখবো আমিও একবারে ছোট। এটাই হলো আম্বিয়া আলাইহিম সালামের সুন্নাহ, সাহাবাই কেরামের সুন্নাহ, সালাফে সালেহীদের সুন্নাহ। এখন আমাদের অবস্থা হয়েছে মানুষের চোখে ছোট্ট, নিজের চোখে বিশাল। মানে নামের আগে পরে দশটা বিশটা উপাধি না লিখলে আমাদের ঠিক মতো মানে বক্তা হিসাবে পরিচয় হয় না। এই উপাধিগুলো দিয়ে একেবারে বরবাদ, আল্লামা শব্দটাকে একেবারে ধ্বংস করে দিছে। সবার নামের আগে আল্লামা, সবার নামের আগে অমুক তমুক, মোজাদ্দেদে জামান, খতিবে আজম, খতিবে বাঙ্গাল, মোনাজেরে জামান, অমুক তমুক, শাইখুল হাদিস, তারপরে এরকম বিভিন্ন রকমের উপাধি দিয়ে এই উপাধিগুলোর মান মর্যাদাও ধ্বংস করছে, আর সবার মধ্যে কিবির অহংকার ঢুকাই দেওয়া হয়েছে। বক্তার নাম দিবে, কোন জায়গায় কাটটা আগে দিবে পরে দিবে, এটা নিয়েও বাংলাদেশে অনেক রাজনীতি হয়। তারপরে কারে প্রধান বক্তা, কারে দ্বিতীয় বক্তা, কারে তৃতীয় বক্তা, এটা নিয়েও বিভিন্ন রকমের কথাবার্তা হয়। অথচ এগুলো যদি এখলাসের সাথে দিন কেন্দ্রিক আমার দাওয়াত হয়, যদি আমি একজন মুখলেস দায়ী হই, তাহলে আমার নাম পাঁচ নম্বরে দিছে না দশ নম্বরে দিছে, এটা দেখার দরকারটা কি? যত নম্বরে মনে চায় এত নম্বরে দিই। আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ কে কোথায় আমার নাম দশ নম্বরে দিছে না বিশ নম্বরে দিছে এটা আমি দেখি না, যেখানে মনে চায় ওখানে, না দিলেও কোনো অসুবিধা নেই, নাম দেওয়া জরুরি না কে পোস্টার। দাওয়াত দিছে কিছু কথা বলার জন্য, যে সময় কয় যদি কয় রাতের দুইটায় বাস রাতের দুইটায়, যদি কয় মাগরিবের পরে মাগরিবের পরে, যদি কয় আসরের পরে আসরের পরে, যে সময় ওনাদের সুবিধা হয়। দেখা গেছে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা, রাত সোয়া তিনটায় আলোচনা করছি, গত বছর জামিয়া সালাফিয়া রাত সোয়া তিনটায়, কয়দিন আগে ময়মনসিং গেছি রাত সোয়া দুইটায়, সোয়া দুইটার সময় দিছে আলোচনা করার জন্য, সব মানুষ ঘুমাই রয়েছে, কিছু যুবক ভাই বসে রয়েছে, রাতের সোয়া দুইটা বাজে, আবার আসরের পরে মাগরিবের পরে আলহামদুলিল্লাহ যে সময় হয়। আমার কাজ হলো আল্লাহর বান্দাদের কাছে কিছু দাওয়াতে কথা বলা, আল্লাহর দিনের কথা বলা, যেই সময় সব ব্যবস্থা হয়, যে ভাইয়েরা ব্যবস্থাপনা করছেন ওনারা যে এতগুলো ভাইকে এক জায়গায় একত্রিত করে দিচ্ছেন, এটাই তো বিশাল ব্যাপার। আমি কয়দিন সারা বছর চেষ্টা করলে আপনাদের এতজনকে এক জায়গায় একত্রিত করতে পারতাম নাকি? তাহলে এই ভাইয়েরা যে কাজটা করে দিছে, কত বড় একটা কাজ করে দিছে, যে সব ভাইদেরকে এক জায়গায় আনি দিছে, আর আমরা আছি এখন ওই রাজনীতির তালে, যে আমার নামটা কত বড় হয়েছে, আমার নামটা কোথায় হয়েছে, আমার কি হয়েছে। আল্লাহ আকবার। এই জন্য আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছি, কোনো মানুষকে তুচ্ছ করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না, কাউকে ঠাট্টা উপহাস বিদ্রুপ করা যাবে না। এই জাতীয় আরো জবানের অসংখ্য অপরাধ হয় জবান দিয়ে। এই জন্য আমার ভাইয়েরা এবং আমার বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, মূল কথা যেটা, যে আল্লাহ পাক আমাদেরকে যে জবানটা দিয়েছেন এটা আল্লাহর বিরাট নেয়ামত। এখান থেকে যত কথা বের করি এই প্রত্যেকটা কথা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার কথা মনে রেখেই সবসময় কথা বলবো, তাহলে দেখবেন জাহান্নাম থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে। কেয়ামতের ময়দানে আপনি কথা বলতে চাইলেও বলতে পারবেন না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন আজকের শ্রোতা কেমন, কোন সূরার আয়াত তাও জানে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আল্লাহ তালা লাগাই দিবেন, কথাই বলতে পারবেন না। তাহলে যে কদিন আল্লাহ কথা বলার সুযোগ দিছে আল্লাহর নির্দেশের পরিপন্থী কোনো কথা মুখ দিয়ে বের করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জবানের হেফাজত করার, আমাদের প্রত্যেককে এই জবানের জামানত দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।